নৌকার দাম টেনে মাছ ধরে। এবার একটা ছেলে বসে কাপ ছিল, ও গিয়ে মাছি গিয়ে মিছে পানি ছিটিয়ে দিল। হ্যাঁ পানি ছিটাচ্ছে কথায় বলে মিছে কথা ছিটিয়ে পানি গায়ে লাগে, পানি ছিটাবি না তো আবার ছিটিয়ে দিল। এবারে ওর হাতে আছে লোকি আর ওর হাতে পানি, এই পানি ছিটায় আর ও তখন কি ছিটাবে, বিনিময় যদি দিতে হবে একটা, ও তখন লোকিকে দেখলে মাল লাগে পায়। এই জন্য বলে পানির ছিটা দিয়ে লোকি মুক্ত খাওয়া। আমাদের মুসলমানরা অনেক সময় এরকম আমরা করি, পানির ছিটা দিয়ে লোকির গুঁটো খায়, মৌচাকে ঢিল মেরে এখানে একটা বোম ফেলে দিলাম, ওখানে একটা বোম ফেলে দিলাম, বিশেষ করে যা সব শেষ, সব শেষ। তোমার হিকমত কোথায়? জিহাদ সব কিছু জিহাদ নয়, সন্ত্রাস জিহাদ নয়, আর জিহাদ সন্ত্রাস নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা যা শুনলাম তার থেকে বুঝতে পারলাম কি, যে বিক্ষোভ মিছিল করা জায়েজ নয়, যেহেতু বিক্ষোভ মিছিল করলে রাষ্ট্র নেতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয়, আর রাষ্ট্র নেতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা গোনার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর রাষ্ট্র নেতা আলে ওলামা আনুগত্য করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আতিউল আমির ওয়া ইন যুরিদা দাহরু ওয়া উখিযা মালুহু। একটু আগে শুনলেন যে আমির রাষ্ট্র নেতা আনুগত্য করো, যদি তোমার মাল সম্পদ নিয়ে নেওয়া হয় তোমার পিঠে চাপ লাগানো হয়। সুতরাং এইভাবে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে আমরা কোন রাষ্ট্র নেতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারি না। বিদ্রোহ ঘোষণা করা জায়েজ পাঁচটা শর্তে। কখন বিদ্রোহ ঘোষণা করা যায়? আমাদের সবসময় ধৈর্য হয়ে থাকে, খুঁজো কখন আমরা রাষ্ট্রের পরিবর্তন আনবো। রাষ্ট্র নেতার পরিবর্তন চায় কি বলে চ্যালেঞ্জ। এখন আমাদের শিরোনাম কি? চ্যালেঞ্জ। আর সার পরিবর্তন করতে কখন পরিবর্তন করা যায়, কখন কিভাবে করবেন? নম্বর এক, যখন আপনি দেখবেন যে আপনার রাষ্ট্র নেতা প্রকাশ্যে কুফরিতে লিপ্ত হয়েছে, প্রকাশ্য কুফরিতে লিপ্ত হয়েছে। নম্বর দুই, যখন দেখবেন যে ওই কুফরিতে কোন প্রকারের অস্পষ্টতা নেই, কোন প্রকারের অস্পষ্টতা নেই, মানে কোন সন্দেহ নেই যে কুফরি না কুফরি নয়, এই শ্রেণীর কোন সন্দেহ নেই, যদি সন্দেহ থাকে তাহলে বিদ্রোহ ঘোষণা করা যাবে না। নম্বর তিন, যে কুফরি আপনি কথা বলছেন যে কুফরি, হ্যাঁ রাষ্ট্র নেতা কুফরিতে অংশগ্রহণ করেছে বা কুফরিতে সামিল হয়ে গেছে, তাহলে সেই কুফরির জন্য আল্লাহ তাআলার তরফ থেকে আপনার স্পষ্ট দলিল থাকতে হবে। দলিল না থাকলে আপনি বিদ্রোহ ঘোষণা করতে পারেন না। এই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইল্লা আন তারাউ মিনহুম কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফীহি বুরহান, যখন দেখবে স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে, আর যে কুফরির উপরে আল্লাহ তরফ থেকে প্রকাশ্য স্পষ্ট দলিল আছে তখন তোমরা বিদ্রোহ ঘোষণা করতে পারো। নম্বর চার, ওই নেতা কে দূর করার পর তার বিকল্প নেতা কে তা তোমাদের কাছে থাকতে হবে। রাষ্ট্রনেতা তো সরিয়ে দিলে, তারপর নেতা কে হবে? তার থেকে ভালো নেতা যে নেতাকে তোমরা বসাবে সে ভালো নেতা রেডি আছে কি নেই? যদি থাকে তাহলে ভালো, তাকে ইমাম বানাও, সেই ইমামের ঝান্ডা পতাকা তলে তোমরা বিদ্রোহ করো, নচেত নয়। যে ইমাম তোমাদের জুল দূর করবে, যে ইমাম তোমাদেরকে কিতাব ও সুন্নাহর পথে চালনা করবে, কিতাব ও সুন্নাহর পথে চালনা করবে। এবার যে ইমাম গেল আর এক ইমাম নেতাকে আমরা দূর করলাম, আর যে নেতা এলো সে আগের যেমন যথাপূর্বম তথা করম, তার লাভ দেখ। আমরা দেশ ভাগ করে দেশ বানিয়ে নিলাম, ইসলামের নামে দেশ বানিয়ে নিলাম, সেখানে ইসলামী আইন চালু করতে পারবো না পারবো না, নাকি সেই ওখানে যে দেশ থেকে আমরা পালিয়ে এলাম টবের ভয়ে দেশ ছাড়লাম তেঁতুল তলায় বাসা, তাহলে লাভটা কি হল? জানতে হবে যে হ্যাঁ আমরা যে নেতাকে দূর করব সেই নেতা বিকল্প যে নেতা আসবে সেই নেতা আমাদের জন্য কল্যাণকর কিনা। নম্বর পাঁচ, রাষ্ট্র পরিবর্তন, রাষ্ট্র নেতা পরিবর্তন করার ক্ষমতা থাকতে হবে, শক্তি থাকতে হবে। এখন আপনার শুধু গরুকে ভয় পাওয়ার ছুরি আছে আর সাপ মারা লাঠি আছে, এই নিয়ে ভিতরে ঘোষণা করবেন? ওই যে বললাম পানি ছিটা দেবেন আপনাকে লগি, হ্যাঁ আপনি এখান থেকে কোন জায়গায় গুলি মারবেন আর ওপর থেকেও না, এই বড় বড় এখন বম ফেলবে। তাহলে যদি এরকম আশঙ্কা থাকে, শক্তি না থাকে, শক্তি সঞ্চয় করো, শক্তি সঞ্চয় করো, শক্তি সঞ্চয় করার পরে যে পাঁচটা শর্ত বলা হলো, যদি শর্ত হয় তাহলে হ্যাঁ ঠিক আছে তোমরা বিদ্রোহ ঘোষণা করো। খবরদার এমন পজিশনে এমন পর্যায়ে আপনি যাবেন না যে পর্যায়ে আপনি নিজেকে লাঞ্ছিত করবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামালু আল মুমিনু ইল্লা নাফসাহ, কোন মুমিনের জন্য জায়েজ নয় ওই নয় যে নিজেকে লাঞ্ছিত করবে। বলা হলো ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ুযিলু নাফসাহ, হ্যাঁ কিভাবে সে নিজেকে লাঞ্ছিত করে? বললেন তা'আযাযু মিনাল বালা'ই মা লা ইয়ুযিলু, সে নিজে এমন এমন বালা এমন এমন ফিতনা শামিল হয় অংশগ্রহণ করে যা বহন করা তার শক্তি থাকে না। সুতরাং যখন আপনি বিদ্রোহ করবেন সেই বিদ্রোহ করা ব্যাপারটা বুঝতে পারছেন, কোন সময় যায় কোন সময় যায় না, আমার সময় শেষে গেছে সংক্ষেপ করবো ইনশাল্লাহ। তাহলে কি বললাম, প্রথম নম্বর হচ্ছে যে বিক্ষোভ মিছিল করলে আপনার কি ক্ষতি হয়, বিদ্রোহ ঘোষণা সামিল হয় আর বিদ্রোহ ঘোষণা যায় নয়। নম্বর দুই, যে বিক্ষোভ মিছিলের ফলে আপনি যে জিনিসটা করতে যাচ্ছেন তার থেকে বড় জিনিস সৃষ্টি হয়, তার মানে আপনি যে জিনিসটা দূর করতে যাচ্ছেন তার থেকে যদি বড় জিনিস বড়, আপনি বাঘ ভালো করতে যাচ্ছেন আর বেদনা যদি শুরু হয় বা বেদনা ভালো করতে যদি বাঘ শুরু হয়ে যায় একটা রোগ ভালো করতে যদি তার থেকে বড় রোগ সৃষ্টি হয় তাহলে সেই রোগ থাকা ভালো নাকি দূর করা ভালো? সেই রোগ থাকা ভালো, ছোট রোগ কি দরকার বড় রোগ সৃষ্টি করার? কিন্তু আমরা দেখি সাধারণত ওই বিক্ষোভ মিছিলের মাধ্যমে বড় রোগ সৃষ্টি হয়ে যায় আর তার জন্যে এই ধরনের বিক্ষোভ মিছিল করা জায়েজ নয়। আপনারা দেখেছেন যে কোন